السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম জাদু নিয়ে, জাদু করা কি শিরিক, জাদু শিক্ষা করা কি হারাম, জাদু এক প্রকার কুফরি, জাদু করে শাস্তি হল হত্যা। ইঙ্গিত করেছিলাম যে হুজুর, আমি জাদু করবার জন্য না, জাদু কাটাবার জন্য যদি জাদু শিক্ষা করি তাহলে জায়েজ কিনা, মানুষের উপকার হবে, আমি চিকিৎসা করব। জাদুগ্রস্ত লোকের চিকিৎসা করার জন্য জাদু শিক্ষা করা জায়েজ কিনা, তার মানে কোন একটা হালাল কাজ করার জন্য হারামকে ব্যবহার করা জায়েজ কিনা, বলুন। আপনি গরিবের মেয়ের বিয়ে দেবেন, তা সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনার জন্য ডাকাতি করা, চুরি করা, ছিনতাই করা, মস্তানি করা জায়েজ না জায়েজ? আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, ওসিলা বা মাধ্যম অসৎ হওয়া চলবে না। অবশ্য কোন কোন জাতির বিধান আছে, নিয়ম আছে, যে উদ্দেশ্য সৎ হলে, লক্ষ্য সৎ হলে, উপলক্ষ যদি অসৎ হয় সমস্যা নেই, কিন্তু না তা না, লক্ষ্য উপলক্ষ দুটোই সৎ হতে হবে, আমাদের ইসলামের নিয়ম নীতি তাই। এখন বোঝা গেল কি, যে জাদু কাটাবার জন্য জাদু শিক্ষা করাও জায়েজ না, একে আরবিতে নুসরাহ বলে। তা হল দুই প্রকার, অনুরূপ জাদু দিয়ে জাদু কাটানো, এমন কাজ বৈধ নয়, এ কাজ শয়তানের, যেহেতু জাদু হচ্ছে শয়তানের কাজ। দুই নম্বর হচ্ছে শারী ঝাড়ফোঁক, জাদু কাটাবার জন্য বৈধ চিকিৎসা কি বললাম, ঝাড়ফোঁক, দোয়া জিকির, বৈধ ওষুধ দিয়ে জাদু কাটানো, এই কাজ বৈধ, এতে কোনো ক্ষতি নেই। আচ্ছা, ঝাড়ফোঁক, ঝাড়ফোঁকের মূল মন্ত্র কি, ঝাড়ফোঁকের মূল মন্ত্র কি? সূরা ফালাক আর নাস, সূরা ফালাক আর নাস, এ হচ্ছে ঝাড়ফুঁকের মূল মন্ত্র। তার সাথে সূরা ফাতিহা আছে, সূরা ইখলাস আছে, আয়াতুল কুরসি ইত্যাদি, সূরা বাকারার শেষ দুই আয়াত ইত্যাদি আছে। জাদুকর সম্পর্কে অভিযোগ ও সতর্ক করার গুরুত্ব, আপনি যদি জানেন যে অমুক জায়গায় জাদু করছে, লোকের ক্ষতি করছে, তাহলে সেই সম্পর্কে কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা এবং মানুষকে সতর্ক করা ওয়াজিব, যেহেতু তা মন্দ কাজে বাধাদান ও মুসলিম জনসাধারণের হিতাকাঙ্ক্ষার পর্যায়ভুক্ত। মন্দ কাজে বাধা দেওয়া কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। যখন কাউকে মন্দ কাজ করতে দেখবেন, অন্যায় কাজ করতে হতে দেখবেন, তখন সেখানে বাধা দেওয়া কি ওয়াজিব। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তীর্ণ সমদহে। অতএব আপনি অন্যায় সহ্য করবেন না। আর নম্বর দুই, মুসলিম জনসাধারণের হিতাকাঙ্ক্ষা, এটা ওয়াজিব না সুন্নত? ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীন উন্নসিহা, দীন হচ্ছে হিতাকাঙ্ক্ষার নাম। বলা হল, ইয়া রাসূল আল্লাহ, কার জন্য, কার জন্য হিতাকাঙ্ক্ষা, কার জন্য হিতাকাঙ্ক্ষিত থাকতে হবে, কার জন্য শুভকামনা থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। তার মানে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য হিতাকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহর কিতাবের জন্য হিতাকাঙ্ক্ষা থাকতে হবে, রাসূলের জন্য হিতাকাঙ্ক্ষা থাকতে হবে, আর মুসলিম নেতৃবর্গের জন্য হিতাকাঙ্ক্ষা থাকতে হবে, এবং জনসাধারণ মুসলিমের জন্য হিতাকাঙ্ক্ষা থাকতে হবে। মানে আপনি অপরের কি চাইবেন, মঙ্গল চাইবেন। আপনি রাস্তায় পার হয়ে যাচ্ছেন, দেখলেন একজনের বাড়িতে ওই এর থেকে পানি পড়ছে, কি বলো এটাকে, আওয়ামা খারাপ পানি পড়ছে, দেখলেন সুইচ আছে, তো আপনি ভাবলেন আমার কি দরকার, যা পানি পড়ছে সে বুঝবে, পানি নোকসান হচ্ছে না? আর পানি নোকসান হওয়ার জন্য পৌরসভা থেকে তার জরিমানা লাগাতে পারে। আর পানি তো এইভাবে আমভাবেই নষ্ট হচ্ছে, আপনাকে পয়সা লাগবে না, যার পয়সা যাবে তার যাবে। আপনি ভাবলেন কি, যা যাচ্ছে তার আমার কি? তাহলে আপনি অপরের হিতাকাঙ্ক্ষী নন, আপনি পরের ভালাই দেখতে পারেন না, বরং এমন লোক আছে রে উল্টো পরশ্রী কাতর। পরশ্রী কাতর মানে পরের সিঁড়ি দেখে, সুন্দর দেখে যে কাতার কাতর হয়, হ্যাঁ ওর হলো আমার নেই, না কেন হলো ওর, হিংসা এক প্রকার। আপনি যদি হিতাকাঙ্ক্ষী হন, তাহলে দেখলেন যে রাস্তা দিকে যাচ্ছেন, এক ফসলে গরু লেগে গরু ঢুকেছে, গরুতে খাচ্ছে কিংবা ছাগলে খাচ্ছে, ফসল খাচ্ছে, আপনার উচিত কি তাড়িয়ে দেওয়া? আপনি দেখবেন না আমার গরু আর না আমার ক্ষেত, অতএব যার গরু সে বুঝবে, যার ক্ষেত সে বুঝবে, আপনি পার হয়ে গেলেন, মুরুর আল কেরাম যাকে বলে, ভালো লোকের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করে পার হয়ে গেলেন, এটা আপনার জন্য উচিত না, হারাম হারাম। হিতাকাঙ্ক্ষিতা থাকা দরকার প্রত্যেক মুসলিমের জন্য, আপনার ভিতরে শুভাকাঙ্ক্ষা থাকবে, শুভকামনা থাকবে যে আমি যেমন নিজের ক্ষতি চাই না তেমনি অপরের ক্ষতিও চাই না। যেহেতু হাদিসে আছে যে তুমি যেমন নিজের জন্য যা ভালোবাসো অপরে অপরের জন্য তাই ভালোবাসো, এটা ইমানের পরিচয় তাই না? আপনি যদি হিতাকাঙ্ক্ষা না রাখেন তাহলে, মুসলিমদের জন্য হিতাকাঙ্ক্ষা না রাখেন তাহলে আপনি জাদুকর সম্পর্কে মানুষকে সতর্ক করবেন না কিংবা কর্তৃপক্ষকে পৌঁছাবেন না। যদি চান হিতাকাঙ্ক্ষা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কর্তৃপক্ষকে জানিয়ে দেন যে অমুক জায়গায় অমুক লোক জাদু করছে, মানুষের ক্ষতি করছে। জাদুকরের কতিপয় লক্ষণ আপনি কি দেখে চিনবেন যে লোকটা জাদুকর? অনেকে বলছে আমি ঝাড়ফুঁক করি, আপনি ধরবেন বলে আমি ঝাড়ফুঁক করে চিকিৎসা করি, তাবিজ লিখেন না? না লিখি না। অনেক মানুষকে সতর্ক করা হয়েছে যে ভাই তাবিজ লিখবেন না, তাবিজ তৌহিদ বিরোধী, এই বিভিন্ন ফতোয়া না, সাহাবারা জায়েজ বলেছেন, এই বলেছেন, ওই বলেছেন, বলা ভাই জায়েজ বলেছেন, যে বলেছেন বলছেন, কিন্তু আপনি কি বলেন? কোরআনে আমি কোরআনে তাবিজ লিখি, ঠিক আছে কোরআনই তাবিজ লিখেন, কিন্তু আপনি যাকে দিচ্ছেন সে কি পবিত্র অবস্থায় কোরআন ব্যবহার করে? না। তাহলে কোরআনের অবমাননার জন্য আপনি তাবিজ লিখছেন, তাই এটা আপনার জায়েজ না, বরং আপনি অমুসলিমকে তাবিজ দিচ্ছেন, আর তাবিজের বিনিময়ে কি খাচ্ছেন? হ্যাঁ, তাহলে পয়সা খাচ্ছেন, পয়সা উপার্জন করছেন, এটা আপনার জন্য জায়েজ না, তাকে বলা হচ্ছে, বলা সত্ত্বেও সে মানছে না, গোপন করছে, গোপনে গোপনে তাবিজ দিচ্ছে আপনাকে, আপনার চোখে ধুলো দিয়ে। বলা হচ্ছে যেমন মার্কেটে কিছু দোকান আছে, দোকানে আমি যখন দেখেছি, খেয়াল করেছি, তার কাছে দোকান কিছু মাল নিচ্ছি আর এমন সময় সিগারেট কিনতে আসছে, তখন কোনো কোনো সময়ে পরিষ্কার বলে দিচ্ছে সিগারেট নেই, আর কোনো কোনো সময়ে ইশারাতে বলছে পরে আসিস, তার মানে এখন হুজুর আছে, এরকম হয় না? বহুবার আমি দেখেছি, খেয়াল করে বলেছি যে সিগারেট বিক্রি করো না, হারাম জিনিস বিক্রি করে খাওয়া, তার লাভ খাওয়া হারাম, যা খাওয়া হারাম তার বিক্রি করে লাভ খাওয়া হারাম। তো মোট কথা তাকে বলা হলো, বলা হচ্ছে, সে এখন গোপনে গোপনে চালাচ্ছে, তার কাছে জায়েজের ফতোয়া আছে, সে আপনাকে তাবিজ লেখা দেখাচ্ছে না, দেওয়া দেখাচ্ছে না, গোপনে গোপনে চালাচ্ছে। এখন আপনি যদি চান যে তাকে ধরবেন জাদুকর কিনা, কি লক্ষণ দেখে ধরবেন? বলা হয়েছে সে রোগীকে তার নাম ও তার মায়ের নাম জিজ্ঞাসা করবে। দেখবেন যখনই আপনি কোন, আমার আমার বাড়িতে একজন লোক, তার এই হয়েছে ওই হয়েছে, মাঝে মাঝে ভুলবকে করে সেই করে, যেমন জিন পেলে হয়, জাদু করলে হয়। আর কোন মানুষ যখন ভুলটুল বকে তখন জানতে হবে তার চারটের মধ্যে একটা হয়েছে, বিশেষ করে সে যদি যুবতী হয়, সে যদি যুবতী হয়, নম্বর এক, হয় তাকে জিনে ধরেছে, জিন ধরা সত্য, না হয় তাকে জাদু করা হয়েছে, জাদু করাও সত্য, আর না হয় তার হিস্টেরিয়া জাতীয় কোন রোগ হয়েছে, ব্রেন ডিফেক্ট ইত্যাদি, হয়তো বা তার সময় মতো বিয়ে হয়নি, কিংবা প্রেমিককে পায়নি, কিংবা স্বামী বিদেশে আছে, এই জন্য স্বামীর জন্য সে পেরেশান হতে হতে হতে হতে তার ব্রেনে শক করছে, ব্রেন তার ডিফেক্ট দেখা দিচ্ছে। আর না হয় পরিকল্পিত অভিনয়, কিছু পাবার জন্য, কিছু অভিষ্ট, কোন অভিষ্ট লাভের জন্য সে অভিনয় করছে, এই চারটের মধ্যে একটা হতে পারে জাদু করেছে। তো যখন আপনি চিকিৎসার জন্য কারো কাছে যাবেন যে হুজুর আমার এই হচ্ছে, তো আপনি চিকিৎসার ব্যবস্থা করুন, তখন বলবো ওর নাম কি, ওর মায়ের নাম কি, যখনই দেখবেন যে ওর নাম জিজ্ঞেস করছে, রোগীর নাম জিজ্ঞেস করছে, রোগীর মায়ের নাম জিজ্ঞেস করছে, জানবেন সে জাদুকর, জাদু করবে। নম্বর দুই, সে বলবে রোগীর ব্যবহৃত কোন জিনিস নিয়ে এসো, তার ব্লাউজ নিয়ে এসো, কিংবা সায়া নিয়ে এসো, কিংবা গেঞ্জি নিয়ে এসো, কিংবা জাঙ্গিয়া নিয়ে এসো, মানে ভেতরে মালাবেশ দাখিলে যাকে বলে, বাংলাতে কি বলে মালাবেশ দাখিলে একে? হ্যাঁ আনিস ভাই, হ্যাঁ বাঙালিরা, আমরা বাঙালি না অবাঙালি, হ্যাঁ মালাবেশ দাখিলি, বুঝুন তো, ভেতরে যে লেবাস, বাংলাতে কি বলে, হ্যাঁ অন্তর্বাস, হুজুর এর থেকে না বলাই ভালো, এতে কেউ বোঝে না, অন্তর্বাস, আর বহির্বাস, বহির্বাস এই যে বাইরে যেগুলো, এই যা যেমন এটা বহির্বাস, কিন্তু ভিতরে গেঞ্জিটা অন্তর্বাস। তো অন্তর্বাস হয়তো বলবে ব্লাউজ নিয়ে এসো, কিংবা সায়া নিয়ে এসো, গেঞ্জি নিয়ে এসো ইত্যাদি, জামা নিয়ে আসতে বলবে, তার মানেই বুঝবেন সে হচ্ছে জাদুকর। অথবা অবদ্ধ মন্ত্রতন্ত্র পাঠ করে ঝাড়ফুঁক করবে, যখন ঝাড়ফুঁক বিড়বিড় বিড়বিড় করছে তো কিছুই বুঝতে পারবেন না। আপনি যদি আরবি বুঝেন, বুঝবেন যে আরবি তো বলছে না, বাংলাও বলছে না, কি যেন ইডিং বিড়িং বলছে, এখন সংস্কৃত বলছে নাকি কি যে বলছে তাও আপনি বুঝবেন না। তাহলে জানবেন এ হচ্ছে কে, জাদুকর। কখনো কখনো নির্দিষ্ট হুলিয়ার পশু আনতে বলবে, বলবে এরকম একটা মুরগি নিয়ে এসো যার রং লাল, যার এই যার ওই যার এই, এরকম একটা ছাগল নিয়ে এসো যার রং এই, এরকম পায়রা নিয়ে এসো, এই নির্দিষ্ট ঢঙ্গের নির্দিষ্ট রঙের পশু আনতে বলবে। তারপরে আল্লাহর নাম না নিয়ে যে জবে করা হবে, তার মানে সেটাকে জিনের জন্য জবে করবে, তার রক্ত রোগীর ব্যথা বেদনার স্থানে লেপে দেবে, অথবা কোন ধ্বংসাবশেষ পুরো জায়গায় ফেলে আসবে, কবরস্থানে ফেলে আসবে। এইসব কাদের বুদ্ধি? জাদুকরদের বুদ্ধি। নম্বর ৬, রোগীকে এমন তাবিজ দেবে যার ভিতরের কাগজে চতুর্ভুজে নানা অক্ষর বা সংখ্যা লেখা থাকবে। দেখবেন অনেক সময় বলবে হরিণের চামড়ার উপরে, অনেক সময় কি জাফরান কালি দিয়ে আপনার ভুজপত্র, ভুজপত্র নাম শুনেছেন? হ্যাঁ, ভুজপত্র সব হিন্দুদের ওই যে দশকর্মার দোকানে পাওয়া যায়, যে পুজোর দোকানে পাওয়া যায় এসব, সেই ভুজপত্রের ওপরে, বাঘের ছালের ওপরে, হরিণের চামড়ার ওপরে লিখতে হবে। লিখে দেখবেন সে ব্যবহার করবে, তাবিজ বানাবে, আর সেইখানে চতুর্ভুজ বানিয়ে বিভিন্ন সংখ্যা লেখা থাকবে, কিংবা অক্ষর লেখা থাকবে, কিংবা শয়তানের নাম লেখা থাকবে। এ হচ্ছে জাদুকর। হ্যাঁ, ৭ নম্বর হচ্ছে অবদ্ধ বুলিয়া ওরাবে, এমন বুলি বলবে যে আপনি বুঝতে পারবেন না, হিং ফিং চট হারকি ফি ফি ভট ভোট ফেট ভোট, কিছু বুঝবেন না আপনি, নানা রকম আবোল তাবোল বকবে। আর নম্বর ৮, রোগীকে কাগজের তাবিজ দেবে যা পুড়িয়ে তার ধোঁয়া নাকে বা গায়ে নিতে বলবে, বলবে তাবিজ লিখে দিলাম এটা পোড়াও নিয়ে নাকে নাও। হ্যাঁ, এর চিকিৎসা, এরকম চিকিৎসা শরীয়তে নেই। রোগীকে এমন কিছু জিনিস দেবে যা কোন মাটিতে পুঁতে বলবে, যে কবরস্থান দুই কবরের মাঝখানে, পুরনো দুই কবরের মাঝখানে এইসব পুঁতে আসতে হবে, বা অমুক জায়গাতে পুঁতে আসতে হবে, কিংবা মসজিদে আস, যাই হোক যেখানে একটা জায়গা বলবে সেখানে পুঁতে এসো। অনেক সময় বলবে যে স্বামীর বিছানার নিচে হ্যাঁ গর্ত করে সেখানে পুঁতে রাখো, কিংবা স্ত্রীর বিছানা, কিংবা সেই মহিলা সেই পুরুষ, এই নানা রকম, এক একজনের এক এক রকমের চিকিৎসা পদ্ধতি আছে। এমন এমন পদ্ধতি ব্যবহার করবে যার ফলে বোঝা যাবে যে লোকটা আসলে চিকিৎসক নয়, বা শারীরিক চিকিৎসা নয়, চিকিৎসক নয়, সে হচ্ছে জাদুকর। সুতরাং এই শ্রেণীর মানুষের কাছে খবরদার চিকিৎসার জন্য যাবেন না, যদিও মানুষ সেই সময় খেয়াল করে না। যখন মানুষ মরতে বসে সমুদ্রের মাঝে হাবুডুবু খাচ্ছে, সামনে যদি কিছু পায় সেটাকে ধরে সে বাঁচতে চায়, তখন সে দেখে না এটা কাঠ না কুমির, তাই না? যেটা পায় সেটাকে জড়িয়ে ধরে। কিন্তু শেষকালে যদি কুমির হয় তো বাঁচার জায়গায় কি হয়? মরণ হয়। আর যদি কাঠ হলো তো বেঁচে গেল। তো মরণের সময় যখন তার রোগীর চিকিৎসা হচ্ছে না, কেউ ভালো করতে পারছে না, তার এমন ক্ষতি হচ্ছে যে বলার নেই, সেই সময়ে সে আর দেখে না যে সে মুশরিক নাকি তৌহিদবাদী। এখন মনে করুন আপনার বাড়িতে একজনকে সাপে কামড়েছে, সাপে দংশন করেছে, সেই সাপের দংশন রোগীকে বাঁচানোর জন্য সাধারণত আমাদের পাড়াগ্রামে কি করা হয়? ঝাড়ফুঁক করা হয়। ঝাড়ফুঁক করা বা কাকে ডাকা হবে? অমককে ডাক। কেউ বলো অমককে ডাক, যায় যে কাছে তাকে ডাকবে, তাই না? আর যে কাছে ডাকবে তাকে দেখা হবে না যে সে মুশরিক না তৌহিদবাদী, সে হিন্দু না মুসলিম, সে অমুসলিম না কাফের, এসব দেখা হবে না। বাস বাঁচলেই হলো, আমার রোগী বাঁচলেই হলো। ওই যে বাংলাতে কথা বলে না, হোক না কাঠের বিড়াল, কি বলে তারপরে, কি বলে, হোক না কাঠের বিড়াল, আপনারা বাঙালি নন, হোক না কাঠের বিড়াল, ইন্দুর ধরলেই হলো, ইন্দুর ধরলেই হলো, মানে কাঠের বিড়াল হলো তো কি হলো, সত্যি বিড়াল যদিও না হয় আমার ইন্দুর ধরলেই হলো, বাস ঘরে ইন্দুর হয়েছে, ইন্দুর ধরে তো খেলেই হলো, কাঠের হলো তো কি হলো। তো সেই রকমই মুশরিক হলো তো হলো, আমার রোগী ভালো হলেই হলো। কিন্তু আসলে রোগী যদিও ভালো হয়, শয়তান হতে পারে, কারণ শয়তানকে খুশ করলে রোগী ভালো হয়ে যাবে, কিন্তু আসলে কি হবে বলুন তো, মুশরিক হয়ে যাবে, মরণ থেকেও বেশি সমস্যা। মরলে তো একটা যদি তৌহিদবাদী হয়ে মরতে পারত, কিন্তু মুশরিক হয়ে মারা যাবে, চিকিৎসা করতে গিয়ে শিরিক করে বসবে। আর শয়তান এটাই চায়, শয়তানের বিশাল লাভ। শয়তান যদি এই শ্রেণীর রোগ সৃষ্টি করে আপনার দ্বারাতে কুফরি করিয়ে নিতে পারে, শিরিক করিয়ে নিতে পারে, এটা বিশাল লাভ তার। সে তো চাইছে যে মানুষ শিরিক করুক, মানুষ কুফরি করুক, মানুষ কাফের হয়ে যাক, আর তার জন্য তার দল ভারী হবে, তাই না? ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিনাসহাবিস সাঈর, তার দলকে সে এজন্যই ডাকে যে জাহান্নামবাসী হোক। সুতরাং একজনকে ভ্রষ্ট করে যখন এই রোগের মাধ্যমে কুফরি বা শিরকিতে ফেলতে পারবে, তখন তার রোগ তো ঠিক আছে, রোগ ভালো হয়ে যায়, তাই না? শয়তান রোগ সৃষ্টি করে না করে না? শয়তান রোগ সৃষ্টি করে। ওই যে আব্দুল্লাহ বিন মাসুদের হাদিস মনে আছে, যখন বলা হলো তুমি সুতো কেন মেনেছ, স্ত্রীকে বলছো তুমি সুতো কেন মেনেছ, ইবনে মাসুদ এবং তার বংশধর শিরিক থেকে মুক্ত, তো বলছে আমি এই জন্য মেনেছি যে আমার চোখে পানি পড়ে, চোখে পানি পড়ে যখনই সুতোটা বাঁধি আর চোখের পানি বন্ধ হয়ে যায়, আর যখনই খুলে দিই তখনই পানি পড়তে লাগে। তখন ইবনে মাসুদ কি বললেন, এটা হচ্ছে শয়তানের কারসাজি। যখন তুমি বাঁধো তখন শয়তান কিছুই করে না, কিন্তু যখনই খুলে দাও তখন শয়তান তোমার চোখে খোঁচা মারে, ফলে চোখে পানি পড়ে, যাতে করে তুমি শিরিকটা করো। এর থেকে ভালো যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো, তিনি যে বাতিয়েছেন, সেই দোয়া পড়তে, আজহেবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সুকমা, খুব ভালো হতো, তোমার সব রোগ ভালো হয়ে যেত। বোঝা গেল কি, শয়তান শিরক এবং কুফরিতে ফেলতে চায় মানুষকে, যে কোনো ভাবে আপনার সন্তান হচ্ছে না, আপনি তৌহিদবাদী মানুষ, তখন চিকিৎসা করলেন, চিকিৎসাতে হয় না, তখন শয়তান একজন মানুষ বেশে আসে কিংবা মানুষের মন নিয়ে এসে বলে অমুক বাবার মাজারে একবার গেলে না কেন, তখন আপনি না না এটা শিরিক, আমরা ওসবে যাই না, আল্লাহ দিলে হবে, কিন্তু আপনার বউয়ের কাছে যাবে, এই ছেলে না হলে বিয়ে বন্ধনটা পাকা হয় না, ছেলে হওয়ার জন্য ডাক্তারই দেখি যখন হলো না তখন অমুক বাবার মাজারে একবার গিয়ে দেখ না, অনেক লোকে যাচ্ছে ছেলে পাচ্ছে, অনেক লোক গিয়ে সন্তান পাচ্ছে, তুমিও পাবে। তখন বউ এবারে কানের কাছে ঘানর ঘানর করবে, হয়তো বউয়ের মা, বউয়ের বাপ, বউয়ের কোন আত্মীয় আপনাকে বলবে, কিংবা বউকে বলবে, বউ আপনাকে বলবে, আর আপনি তখন বারবার শুনতে শুনতে শুনতে শুনতে ভাববেন কি একবার গিয়ে দেখলেই হয়, দেখলে ক্ষতি কি, বাস যান সেখানে নারকেল নারকেল ক্ষীর বিলি হচ্ছে, নিয়ে আসেন বউকে খাইয়ে দেন সেখানে। আপনি জানেন শিরকি জায়গাতে যে কোনো জিনিস বিলি হয় সেগুলো খাওয়া হালাল না হারাম? হারাম। শিরকি প্রতিষ্ঠানে, শিরকি অধিষ্ঠানে যে জিনিস বিলি হয় সেগুলো খাওয়া হচ্ছে হারাম। অনেক সময়ে যাদের সন্তান হয় না, আপনারা ভিডিওতে দেখেছেন, আপনারা ভিডিওতে দেখেছেন যে সন্তানের জন্য ওই পৌষ মাসের শীতে কিভাবে মানুষ গোসল করছে, আপনারা দেখতে চান একবার? সন্তানের জন্য মানুষ কোথা না যায়, আর আমাদের বাংলাতে বলে ঠেলায় পড়ে, ঠেলায় পড়ে ঢেলাই সালাম, বাবা সন্তান হলেই হলো, তো ঠেলায় পড়ে ঢেলাই সালাম করতে যায়। সুতরাং বুঝতেই পারছেন যে এমন অবস্থা, মানুষ সবসময়ই শিরকের জায়গাতে যায় এবং শিরকি প্রতিষ্ঠানে গিয়ে তারা শিরিক করে আসে, আর শিরকের ফলে বুঝতেই পাচ্ছেন যে মানুষ মুশরিক হয়ে যাক, মানুষ কাফের হয়ে যাক, এটাই সবসময় চায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শিরিক থেকে বাঁচতে পারি। শিরিক হচ্ছে এমন এক জিনিস যে শিরকের ফলে মানুষের জন্য জাহান্নাম কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, আর জান্নাত কি হয়, হারাম হয়ে যায়। জান্নাত হারাম হলে বুঝতেই পাচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত দর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শিরিক থেকে বাঁচতে পারি। ওয়াসাল্লাল্লাহু আলা নবী।